السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. যাবতীয় শুকর আল্লাহ পাকের জন্য, যার বিশেষ মেহরবানিতে খামিস মোশায়েত ইসলামিক সেন্টার কর্তৃক 1433 হিজরি 2012 সালে শাবান মাসে আমরা শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করার সুযোগ পেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের দরবারে ইলাহিতে জানাই অসংখ্য শুকর আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই সকল, আজকে আমরা যে বিষয়টি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সেটি হল শবে বরাত কি ও কেন, এর ইসলামিক শরীয়তের ভিত্তি কি, এ প্রসঙ্গে সংক্ষিপ্ত একটা আলোচনা। অর্থটি কি শবে বরাত? আমাকে একটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে ইচ্ছা বা নির্দেশ পাওয়া, যেটা আমাদের দেশে সৌভাগ্য রজনী বলে পরিচিত। আরবিতে এটাকে অনেকে বলে থাকেন লাইলাতুল বারাআহ, মানে মুক্তির রাত। মূলত কুরআনুল কারীমে শবে বরাত নামে কোন শব্দই নেই। এটা একটি পাক ভারত উপমহাদেশে প্রচলিত একটি শব্দ শবে বরাত। এই শবে বরাত এর চিত্রটা কিরকম? শবে বরাত যখন আসে প্রত্যেক বছর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, যেই আচার অনুষ্ঠান নিয়ম পদ্ধতি এবং সিস্টেম আমাদের দেশে চালু হয়েছে, যেমন নাকি এ রাতে মানুষরা ধর্মীয় ভাব গম্ভীর্যে এ রাতে মসজিদগুলিতে যেয়ে বিভিন্ন নফল এবাদতে ব্যস্ত থাকেন, অনেকের ধারণা এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করেন, এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন, এ রাতে অনেক মানুষ তারা বিভিন্ন কবর স্থানে যে তাদের মাগফিরাতের জন্য দোয়া করে থাকেন। আবার অনেক বিধবা মহিলারা এ রাতে বাড়ি ঘর সব কিছুকে পরিপাটি করে আতর গোলাপ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে, তারা মৃত স্বামীর রুহের আগমনের অপেক্ষায় অপেক্ষিত থাকেন। আবার অনেকে বিভিন্ন বাড়িতে মসজিদে হালুয়া রুটি খাওয়ার ব্যবস্থা করে মিলাদ মাহফিলের অনুষ্ঠান করেন, অনেকে আবার এ রাতকে কেন্দ্র করে মসজিদগুলিকে কবরস্থানগুলিকে আলোকসজ্জায় সজ্জিত করেন। যুবক ছেলেপেলেরা এ রাতে অনেক সময় হই হল্লোর করে পটকাবাজি করে, পটকা ফাটিয়ে আতশবাজি করে তারা আনন্দ উল্লাসে মেতে থাকেন। অনেকে আবার মসজিদে যে 100 রাকাত নামাজ আসসালাতুল আলফিয়া নামে নামাজ আদা করে থাকেন। এই হল সংক্ষিপ্তকারে এই শবে বরাতের হাল চিত্র। এই উপলক্ষে বাংলার জমিনের অসংখ্য সেই সরকারি কর্মচারীরাও এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয়ে থাকে। একথায় এই হল মোটামুটি আকারে আমাদের দেশের শবে বরাতের রাতে এবং দিনের হাল চিত্র। এরকম করে রাতে ইবাদত করার পরপরেই দিনের বেলায় তারা রোজা থাকেন। এই যে কর্মকাণ্ডগুলি করা হয়, এর মূল ভিত্তি কি? এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন, আইএমএ মুস্তাহিদিন করেছিলেন? কারা করেছেন এবং কোথা থেকে এর আগমন ঘটল, কিভাবে আমরা এটাকে পালন করে থাকি, এর মূল জিনিসটি আমাদের সংক্ষিপ্ত করে একটু জানা দরকার। সম্মানিত বন্ধুগণ, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করছেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। তাহলে আপনি আমি যে কোনো ইবাদত গ্রহণ করতে হলে অবশ্যই তার থিওরি থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, অবশ্যই তার নির্দেশনামা থাকতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একটি হাদিস আল্লাহর নবী থেকে বর্ণনা করে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি আমাদের সমাজে এমন কোন নতুন কাজের উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দ, তা অবশ্যই পরিত্যাগযোগ্য। অফি রিওয়ায়াতিল মুসলিম, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোন আমল করল যার নির্দেশ আমার পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ্দ, তা অবশ্যই পরিত্যাগযোগ্য, অবশ্যই বাতিল বলে গণ্য হবে, এটা কখনো গ্রহণ করা হবে না। সম্মানিত বন্ধুগণ, আসুন এই ধর্মীয় ভিত্তিতে আমরা আলোচনা করি যে এই শবে বরাতের ক্ষেত্রে মানুষ কি ধরনের আকীদা রাখে, যেটা একটু আগেই বললাম। এর এক নম্বর আকীদার মধ্যে মানুষ একটা আকীদা রাখে, একটা বিশ্বাস রাখে যে শবে বরাতের রাতে মানুষের গুনাহ মাফ হয়, শবে বরাতের রাতে কোরআন নাযিল হয়েছে, শবে বরাতের রাতে মানুষের ভাগ্যের রুজি রুটির বণ্টন করা হয়, শবে বরাতের রাতে মানুষের রুজি রুটির এই রাতে কেন্দ্র করে আবার অনেকে এই রাতকে কেন্দ্র করে অনেকে বিভিন্ন কবরস্থান জিয়ারত করতে যান, এর শরীয়তের ভিত্তি কি? সম্মানিত বন্ধুগণ, অনেক আমাদের দেশে আলেম ওলামা রয়েছেন যারা বিভিন্ন চ্যানেল এবং রেডিও টিভিতে তারা বর্ণনা করে থাকেন যে শবে বরাতের সপক্ষে কোরআনুল কারীমের আয়াত এসেছে। যেমন তারা বলেন কোরআনুল কারীমে সূরা দুখানের দু তিনটি আয়াতকে তারা দলিল হিসাবে গ্রহণ করেন, যেমন আল্লাহ বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই সূরা দুখানের এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামিম, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নেই ভালো জানেন, ওয়াল কিতাবিল মুবিন নিশ্চয় স্পষ্ট কিতাবের সহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি বরকতময় রাত্রিতে, ইন্না কুন্না মুনজিরিন আমরা তো সতর্ককারী। এরপর আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রজনীতে অর্থাৎ এই রাত্রিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়, অর্থাৎ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়ে থাকে। এই আয়াতটা দিয়ে তারা দলিল নেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বারাআ, অনেকে বলেন কিন্তু এটা সহি নয়, সেটা হলো লাইলাতুল কদর, অর্থাৎ তারা বলেন লাইলাতুল বারাআ মানে শবে বরাতের রাত। আবার অনেকে এই তাফসীর করে থাকেন, কিন্তু আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে এই এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে উদ্দেশ্য করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত আরেকটি সূরায় স্পষ্ট ভাবে নাযিল করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই কোরআন আমি নাযিল করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, কদরের রাত্রি হলো হাজার মাস অপেক্ষা উত্তম। সম্মানিত বন্ধুগণ, এই আয়াতে এই কদরের রাত্রিটি কোন মাসে রয়েছে সেটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আমরা আরো স্পষ্ট ভাবে জানতে পারি। যেমন আল্লাহ এখানে বলছেন, শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন একটি মাস যেই মাসে কুরআন নাজিল করা হয়েছে। তাহলে বোঝা গেল রমাজানুল মুবারাকে কুরআন নাজিল হয়েছে এবং রমজান মাসেই কদরের রাত্রি আছে। আমরা যদি এখন বলি যে না লাইলাতুল মুবারাকা মানে শবে বরাতের রাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধী হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে এবং কদরের রাত্রিতে, আর কদরের রাত্রি হয় রমজান মাসে। কিন্তু যদি আমরা বলি যে বরকতময় রাত্রি বলতে শবে বরাতের রাত, তাহলে তো কোরআন নাজিল হয়ে গেল কি শাবান মাসে, তাহলে আল্লাহর আয়াতের তো কখনো বিরোধী হতে পারে না। তাই ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, লাইলাতুল বারাআত নয়। সম্মানিত বন্ধুগণ, এর প্রসঙ্গে যে আরো অনেক মুহাদ্দিসিনে কিরাম এবং অনেক মুফাসসির তারা এগুলি বলেছেন, যেমন আব্দুল্লাহ বিন ওমর, মুজাহিদ, আবু মালিক, জাহাদ প্রমুখ সালাফে সালেহীন থেকে এ ধরনের মতেই প্রকাশ পেয়েছে এবং তারা বলেছেন এ প্রসঙ্গে, এই শবে বরাত প্রসঙ্গে তারা একটা জয়ীফ হাদিস উল্লেখ করে থাকেন, যে সেই হাদিসটির মধ্যে রয়েছে যে এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আলামিন মানুষের রুজি রুটি বিয়ে শাদি ইত্যাদি সব ভাগ্যের লিপিবদ্ধ করে থাকেন। যে হাদিসটি বলা হয় এই হাদিসটি হল মুরসাল এবং জয়ীফ, সে কারণেই সেই সমস্ত মুহাদ্দিসিনদের নিকটে এই হাদিসটি অগ্রহণযোগ্য। সম্মানিত বন্ধুগণ, মানুষের ভাগ্য তো লিপিবদ্ধ হয়েই গেছে, এখানে দ্বিতীয়বার লিপিবদ্ধ হওয়ার কোন সুযোগ নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়াকুল্লু সগীরুম ওয়া কাবীরুম মুস্তাতর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে সমস্ত কার্যকলাপ আছে আমলনামার মধ্যে, যুবুরের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে, এবং আছে ক্ষুদ্র এবং বৃহত্তম সমস্ত কিছুই লিপিবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই মানুষের ভাগ্যের সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন। কিন্তু এই প্রত্যেক বছরে রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের আলামিন কদরের রজনীতে তার ফেরেশতা মণ্ডলের মাধ্যমে এবং হযরতে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে এই পৃথিবীতে যে ফেরেশতাদেরকে পাঠিয়ে থাকেন এবং যে সমস্ত ফেরেশতারা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন, তাদেরকে এক বছরের বাজেট তাদেরকে দেওয়া হয় যে এ বছর কারা বাঁচবে, কারা মরবে, কারা কতটুকু আয় করবে, কারা কতটুকু ব্যয় করবে, এই জিনিসটাই সেই রাতে বর্ণনা করা হয়ে থাকে বা লিপিবদ্ধ করা হয়ে থাকে। আসলে মূলত ভাগ্য তো আগে লিপিবদ্ধ হয়েই আছে। তাহলে আমরা দুটি জিনিসের সমাধান পেলাম, যে কোরআন নাজেল হয়েছে কদরের রাত্রিতে, সেই শবে বরাতের রাতে নয়, ভাগ্যের লিপিবদ্ধ হয় কদরের রাত্রিতে শবে বরাতের রাতে নয়। সম্মানিত বন্ধুগণ, এ প্রসঙ্গে তাদের কিছু দলিল রয়েছে, সেই দলিলগুলি জাল হাদিস এবং জয়ীফ হাদিস, যার কারণে এগুলি গ্রহণযোগ্য হতে পারে না। যেমন তাদের মধ্যে একটি হাদিস হলো আল আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহ লা ইয়াতলু ফি লাইলাতিন নিসফ মিন শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাতে পৃথিবীবাসীর দিকে তাকান, তাকিয়ে ফায়াগফির, তিনি মাফ করে দেন, লে জামিয়ে খালকিহি, সমস্ত পৃথিবীবাসীকে তিনি মাফ করে দেন, ইল্লা লে মুশরিকিন ওয়া মুশাহিন, কিন্তু যে ব্যক্তি মুশরিক আর যে ব্যক্তি পরস্পর কি হিংসা বিদ্বেষে মেতে আছে, এই দুই ব্যক্তিকে মাফ করেন না যতক্ষণ পর্যন্ত মুশরিক তার শিরক ছাড়ে না, যতক্ষণ পর্যন্ত হিংসুক তার পরস্পরের হিংসা বিদ্বেষে থেকে মুক্ত হয় না অতক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ মাফ করেন না। এই হাদিসটি সম্পর্কে বলা হয়েছে যে ইবনে মাজাহতে হাদিসটি বর্ণিত হয়েছে, তার ওস্তাদ তার ওস্তাদ তার ওস্তাদের আগে একজন ওস্তাদ ছিলেন যার নাম হলো ইবনে লাহিয়া, তিনি তার স্মৃতি শক্তি লোপ পেয়েছিল, শেষ জামানায় তার ব্রেন কি কিছুটা আউটের মতো হয়েছিল, পাগলের মতো তিনি ছিলেন, তার কাছ থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে, যার কারণে মুহাদ্দিসদের নিকটে এই হাদিসটিও যঈফ বলে পরিগণিত হয়েছে। এবং সাথে সাথে আরো একটা জিনিস, অনেক মুহাদ্দিসদের মধ্যে কেউ কেউ বলেছেন যে হাদিসটি যদিও একটু হাসান সনদে যে থাকে, যেটা সহি নয়, হাসানের পর্যায়ে পড়ে, তারপরেও তার উপর আমলযোগ্য নয়, কিন্তু এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলেছেন, তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীবাসীর দিকে তাকান, কিন্তু এই হাদিসে বলা হয় নাই যে তোমরা এই রাতে এই জন্য ইবাদত বন্দগী করো আর দিনের বেলায় তোমরা কি রোজা রাখো, এই হাদিসে কিন্তু বলা হয় নাই। তাহলে এই হাদিসে শুধু বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর দিকে তাকান, কিন্তু সবাইকে মাফ করেন, কাদেরকে মাফ করেন না, শিরক করে, শিরক কারা করছে, অনেক মানুষ শিরকে লিপ্ত হচ্ছে, তারা কবর পূজা করছে, এটাও একটা শিরক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না, যারা তাবিজ লটকাচ্ছে শিরক করছে, মূর্তি পূজা করছে শিরক করছে, তারা যারা গাছের পূজা করছে শিরক করছে, এরকম পাপিষ্ট লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করেন না। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই হাদিসটিও যঈফ এবং কেউ কেউ বলেছেন এটা হাসান। সম্মানিত বন্ধুগণ, আরেকটি হাদিস তারা উল্লেখ করে থাকেন যে এই রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها رواه ابن ماجه। ইবনে মাজাহতে হাদিসটি বর্ণিত হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে যখন নিসফে শাবান হবে তখন তোমরা রাতে ইবাদত করো, দিনের বেলায় রোজা থাকো। এই হাদিসটি ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, একটি জিনিস জেনে রাখা দরকার যে ইবনে মাজাহতে প্রায় 40টি হাদিস রয়েছে জাল হাদিস, অনেক যঈফ তো আছেই, তাছাড়াও জাল হাদিস রয়েছে, শুধু আমাদের দেশে বলে সেহা সিত্তা, আসলে সেহা সিত্তা নয়, সহিহাইন, দুটি সহি হাদিস গ্রন্থ, সেটা হলো বুখারি এবং মুসলিম, এবং অন্যগুলি হলো সুনান, সুনানের কিতাব। যাই হোক বন্ধুগণ, তো এর মধ্যে যে একজন ইয়াসেন রাবি রয়েছেন তার নাম হলো ইবনু আবি সাবরাহ, তিনি এই রাবি তিনি মাঝে মধ্যে হাদিস কি করতেন, জাল করে বর্ণনা করতেন, যে কারণে মুহাদ্দিসদের নিকট এই হাদিসটিও যঈফ, এটা গ্রহণযোগ্য নয়। এবং তারা আরেকটা হাদিস বলে থাকেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, ঘরে থেকে তিনি দেখলেন যে আল্লাহ নবী আমার বিছানা নেই, তিনি দৌড় দিয়ে গেলেন মাকবারা, মানে মাকবারাতুল বাকি, বাকি কবরস্থানে গেলেন, যে দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে বললেন হে আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমাকে খেয়ানত করবে, অর্থাৎ তুমি কি মনে করো যে আমি অন্য স্ত্রীর কাছে গিয়েছি অথচ আজকে তোমার পালা আমার কাছে। যাই হোক, এই হাদিসটির মধ্যেও বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন, ওই হাদিসে বর্ণিত হয়েছে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক মানুষকে বনি কলবের মধ্যে যত ছাগল বা লোম মেষ আছে তাদের লোম যত আছে এই লোমের পরিমাণ বেশি বেশি করে মানুষদেরকে গুনাহখাতা মাফ করে দেন। এই হাদিসটির মধ্যে এটাও ওই জাল বর্ণনা করি রয়েছেন, যার কারণে আমাদেরকে সাবধান হওয়া দরকার। এর সপক্ষে কিন্তু সহি হাদিস আছে, আমরা সেই সহি হাদিসটা মেনে চলার চেষ্টা করি, সেটি কি যে প্রার্থনা করতে বলেন, লোকদেরকে বলেন আসো কোন প্রার্থী আমার কাছে প্রার্থনা করো, আসো কোন অভাবী আমার কাছে অভাবের জন্য মুক্ত চাও, আসো কোন রোগী আমার জন্য রোগ রোগের সেবা চাও, এমন করে প্রত্যেক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজে তিনি দুনিয়ার আকাশে নেমে আসে এমন করে বলে থাকেন। এটাই হলো সহিহ হাদিস। শুধু শবে বরাতের রাতেই আল্লাহ রাব্বুল আলামিন এমন করে এসে এমন করে বলেন না। সম্মানিত বন্ধুগণ, এরপরে আরেকটি জিনিস আমরা অবনতন করব, সেটি হলো যে এই রাতে নামাজ পড়া, 100 রাকাত যে নামাজ পড়া বলা হয় আর সলাতুল আলফিয়া, কেন বলা হয় 100 রাকাত? কেউ যদি গোসল করে নামাজ পড়তে আসে তাহলে পুতি পানির ফোঁটায় মানে 700 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এবং এই রাতে কেউ যদি নামাজ পড়ে 100 রাকাত, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ফাতিহার পর 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে, তাহলে এরকম করে পড়লে 1000 বার সূরা ইখলাস পড়া হবে। এই জন্য এটাকে সলাতুল আলফিয়া বলে। এই 1000 মানে বার সূরা ইখলাস পড়া হয়ে থাকে। এইরকম করে 100 রাকাত নামাজ পড়ার যে প্রচলন রয়েছে এটাও কিন্তু কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং অনেক সময় এই নামাজের কাজটা চালু হয়েছে 1448 হিজরিতে জেরুজালেমের বাইতুল মাকদাস থেকে। সেখানে একজন সেই মানে একজন আবেদ এবাদত করতে যে এমন করে নামাজ পড়লেন, পরে তার সঙ্গে কিছু লোক এসে জামাতবদ্ধ হলো, এভাবেই সেই তার সবে বরাতের নামাজটা চালু হয়েছে। এবং এটাই আমাদের দেশে অনেকে পড়ে থাকেন। আর একটি জিনিস, সেটি হলো যে মহিলারা যে মনে করেন এই রাতে আমাদের স্বামীদের রুহ গুলে আসে, এজন্য কবর জিয়ারত করতে যায়, এই কবর জিয়ারত করতে যাওয়াও এটা তাদের একটা আকীদা যে তানাজ্জালুল মালায়েকাতু রুহ, এই রাতে রুহ নাজিল হয়। অর্থাৎ রুহ মানে এখানে বুঝতে চাইতেছে যে মানুষের আত্মা, জিনা এটা সহি নয়, বরং রুহ মানে জিব্রাইল আলাইহিস সালাম, এবং সেটা কদরের রজনীতে শবে বরাতের রাতে নয়। তাই এই জন্য করে কেউ যদি মনে করে যে রুহ গুলি এমন করে আসে, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন মান যন্না আন্না আরওয়াহাল আমওয়াত ইহদুর ইয়াকফুর, যে ব্যক্তি মনে করে যে মৃত ব্যক্তিদের রুহ উপস্থিত হয় সে কুফরি করে ফেলল। তা এরকম করে মনে করা কখনোই সহি নয়। আরেকটি জিনিস, এই রাতে যে হালুয়া রুটি খাওয়ার হেরিক পড়ে যায়, আমাদের দেশে প্রচলন আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে, এজন্য আল্লাহর নবী নরম জিনিস পছন্দ করতেন, তাই তিনি হালুয়া রুটি খেয়েছেন, তাই আমরাও হালুয়া রুটি খাই। কবে হয়েছে বললো উহুদের যুদ্ধ? সেই তৃতীয় হিজরি সনের শাওয়াল মাসের তৃতীয় হিজরির শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সকালবেলা এই যুদ্ধ হয়েছিল। কিন্তু আমরা শাবান মাসে সেটা কি করি, ব্যথা অনুভব করি, অর্থাৎ প্রায় 2 মাস আগে আমরা এটার জন্য কি হালুয়া রুটি খেয়ে থাকি। সম্মানিত বন্ধুগণ, যদিও আল্লাহ নবীর দাঁত ভেঙেছিল, কিন্তু আপনার আমার দাঁত ভেঙে গেছে নাকি, এজন্য হালুয়া রুটি খেতে হবে? সম্মানিত বন্ধুগণ, এই প্রচলন ইত্যাদি ইত্যাদি করে অনেকে, আবার মিলাদ মাহফিল করে ইত্যাদি ইত্যাদি করে মানুষ যে এই শবে বরাত পালন করছে, এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো সহিহ দলিল নেই। এবং এই উপলক্ষে অনেকে মনে করেন যে সৌদিরাও তো তারা রোজা থাকে। হ্যাঁ, রোজা থাকা সপক্ষে সেটা কি, যে যারা প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখার অভ্যাস আছে তারা এই মাসেও থাকতে পারবেন 13, 14, 15 তারিখ। কিন্তু এই রকম করে আপনি না থেকে শুধু শবে বরাতের নিয়তে রোজা থাকবেন, এর কোনো সহিহ দলিল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রথম থেকে 15 তারিখ বেশি বেশি করে রোজা, নফল রোজা ছিলেন, আপনিও থাকেন, তাতে কোনো সমস্যা নেই, প্রথম থেকে 15 তারিখের মধ্যে বেশি বেশি নফল রোজা থাকেন, কিন্তু সেটা থাকবে না, না থেকে শুধু নির্দিষ্ট করে 2 দিন রোজা রাখার এই কোনো পদ্ধতি নেই। যাদের অভ্যাস আগে থেকে আসে 3টি করে রোজা রাখা, তারা এই মাসেও 3টি রোজা রাখতে পারবেন, কিন্তু যাদের অভ্যাস আছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, এই দিনও পড়লে তারাও রাখতে পারবেন, কিন্তু শবে বরাতের নিয়তে রাখা যাবে না। কারণ নিয়তের যদি গড়বড় হয় সওয়াব তো পাওয়া যাবেই না, বরং গুনার খাতায় নাম উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আও তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা সাবধান হওয়া দরকার, যারা নবীর বিরুদ্ধাচারণ করে দুনিয়াতে তাদের ফিতনা বসবে, অথবা আখিরাতে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। এ পর্যন্তই, আসুন আমরা শবে বরাত থেকে এমন থেকে দূরে থাকি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।